إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বর্তমান মুসলিমদের অবস্থার উপরে ভিত্তি করে আমরা কয়েক জুমা পর্যন্ত আলোচনা পেশ করছিলাম। গত জুমায় আলোচনা করা হয়েছিল, আমরা আর কত মার খাব, মুসলিম জাতির বর্তমান পরিস্থিতিতে কি করণীয় এবং কি প্রয়োজন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছিল। সেখানে মৌলিক বিষয় ছিল মুসলিম যুবকদেরকে সাহাবায়ে কেরামদের মতো প্রশিক্ষণ নিতে হবে, মুসলিম জাতির প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যোদ্ধা ছিলেন এবং তার ব্যবহারকৃত ঘোড়া, উট, তরবারি, তীর বর্ষা এসব বিষয়ে আলোচনা করা হয়েছিল। আমরা জানি মুসলিম জাতির মূল শক্তি অস্ত্র নয়, অস্ত্র শক্তি বলে মুসলিমরা যুদ্ধ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতির জন্য বলেছেন, আমাদের তাই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু এর সঙ্গে আর একটা বড় জিনিস প্রয়োজন, তা হচ্ছে আত-তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত থাকা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন হুনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল, মনোবল বড় ছিল। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন হাওয়াজেন নামক গোত্রের লোকেরা মুসলিমদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করছে মুসলিমদের উপরে হামলা করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে সাহাবায়ে কেরাম সঙ্গী ছিলেন তাদের নিয়ে এবং মক্কা বিজয়ের পরে যারা নমুসলিম হলো তাদের নিয়ে এই হাওয়াজেন গোত্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হলেন। সংখ্যায় তারা অনেক বেশি ছিল, যেরকম আর কখনো হয়নি। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আজকে আমরা সংখ্যা কমের কারণে পরাজিত হব না। এরকম মনোবল নিয়ে যখন তারা ময়দানে অবতীর্ণ হল, হাওয়াজেন গোত্র চতুর্দিক থেকে এমনভাবে আক্রমণ করল, প্রচণ্ড আক্রমণের কারণে মুসলিমরা এলোমেলো হয়ে গেল। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একা হয়ে পড়লেন, তিনি ধরাশায়ী হলেন। শয়তান খবর ছড়িয়ে দিল, আলা ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ময়দানে ছিলেন তারা মরণপণ যুদ্ধ করতে লাগলেন। আর এক দল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত নেই তাহলে আর যুদ্ধ করে লাভ কি, ময়দান থেকে সরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন। এর মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা করলেন, তাআলাউ ইবাদাল্লাহ, ওহে আল্লাহর বান্দারা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো, আমার কাছে চলে আসো। তিনি কবিতা পড়তে লাগলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। এরপরে সাহাবায়ে কেরাম আবার যুদ্ধ শুরু করলেন। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মাদ তো একজন রাসূল, তার আগে যে সমস্ত রাসূলরা ছিলেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা যুদ্ধে নিহত হন তাহলে কি তোমরা আবার পশ্চাতে ফিরে যাবে? আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে নতুন মনোবল আসলো এবং তারা আল্লাহর প্রতি ভরসা করে যুদ্ধ শুরু করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করলেন এবং ইসলামের ইতিহাসে এই যুদ্ধে সবচেয়ে গনিমতের মাল বেশি পাওয়া গিয়েছিল। বোঝা গেল প্রথম অংশে সাহাবায়ে কেরামদের মধ্যে নিজেদের সংখ্যা নিয়ে গর্ব ছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গর্বকে ধূলিসাৎ করে দিলেন। কোরআনে আয়াতে বলা হয়েছে, ওয়াইয়াউমা হুনাইনিন ইযা আজাবাতকুম কাসরাতুকুম, স্মরণ করো হুনাইনের দিনকে যেদিন তোমাদের সংখ্যা আধিক্য তোমাদেরকে আনন্দ করেছিল, তোমাদেরকে উৎফুল্ল করেছিল। ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কিন্তু সেদিন তোমাদের আল্লাহর থেকে কোনো উপকার করতে পারে নাই। বোঝা গেল মুসলিমরা সংখ্যাগরিষ্ঠের বলে যুদ্ধ করে না, মুসলিমরা অস্ত্র বলে যুদ্ধ করে না, মুসলিমরা যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত এবং সাহায্যের উপর ভিত্তি করে। এ কারণে কোরআনের সূরায়ে মুহাম্মদ 47 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। জেনে রাখো এ বিজয় তোমাদের এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মাওলা, আর কাফেরদের কোনো মাওলা নেই, ওদের কোনো অভিভাবক নেই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ভারতের কোনো মাওলা নেই, আমেরিকার কোনো মাওলা নেই, ব্রিটেনের কোনো মাওলা নেই, বুশের কোনো মাওলা নেই, ওবামার কোনো মাওলা নেই, দুনিয়ার কোন কাফেরদের কোন মাওলা নেই, মুমিনদের মাওলা আছেন আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মুমিন আল্লাহর উপরে ভরসা করে প্রস্তুতি থাকবে ঠিকই, মূল ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত এবং সাহায্যের উপরে। মুমিনরা যুদ্ধ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভালোবেসে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরা আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। আমার ভালোবাসা, আমার চলা, আমার যুদ্ধ, আমার সব কিছু আল্লাহর জন্য। আমি আমার সন্তানকে ভালোবাসব আল্লাহর জন্য, আল্লাহর আমানত হিসেবে লালন পালন করব, তাহলে সন্তানের জন্য যা খরচ করা হবে তাও সাদাকা হিসেবে দান হিসেবে সৎকার স্বভাব পাওয়া যাবে। আমি আমার স্ত্রীকে ভালোবাসব আল্লাহর জন্য, আমি আমার পিতা মাতাকে ভালোবাসব আল্লাহর জন্য, আমার বন্ধু বান্ধবকে ভালোবাসবো আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসতে বলেছেন, যাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বলেছেন, আমি তাদেরকে ভালোবাসব, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সঙ্গে শত্রুতা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ঘৃণা করতে বলেছেন, আমি তাদের সঙ্গে শত্রুতা পোষণ করব, তাদেরকে ঘৃণা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই। একজন মুমিনের ভালোবাসা এবং শত্রুতা এর মূল মাপকাঠি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই কোন একজন লোককে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আল্লাহর নৈকট্য অর্জন করছেন কিভাবে? লোকটা বলল, আমি লক্ষ্য করলাম পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই, যত ভালো মানুষ হোক না কেন তার শত্রু আছে। আবার এমন কোন মানুষ নেই যার কোনো না কোনো বন্ধু নেই, যত খারাপ মানুষই হোক না কেন তারও কোনো না কোনো বন্ধু আছে। আমি চিন্তা করলাম, দুনিয়ার বন্ধুত্ব আজকে আছে কালকে নেই, আজকে যিনি বন্ধু কালকে তিনি শত্রু, আজকে যিনি শত্রু কালকে তিনি বন্ধু। আমাকে এমন একজন বন্ধু খুঁজে বের করতে হবে যেই বন্ধু আমার চিরস্থায়ী, এমন একজন শত্রু খুঁজে বের করতে হবে যেই শত্রু আমার চিরস্থায়ী। আর এজন্য বেছে নিলাম কোরআনকে, কোরআন বলেছে, কোরআন সব সমস্যার সমাধান। আমি সেজন্য কোরআন পড়তে লাগলাম, ঠিকই কোরআন থেকে পেয়ে গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধু মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আমার বন্ধু খুঁজে পেলাম, যেই বন্ধু স্থায়ী বন্ধু, যিনি আমার জীবনে মরণে হাসরে জান্নাতে সব জায়গায় বন্ধু থাকবেন। আমি তার নাফরমানি করলেও তিনি আমার রিজিক বন্ধ করবেন না, আমি তার অবাধ্য হলেও তিনি আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন না, আমাকে তওবার সুযোগ দিবেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধু পেয়ে গেলাম। এবারে তালাশ করতে লাগলাম শত্রু। আমি তালাশ করলাম, দুনিয়ার এমন কোন শত্রু নেই যে আজকে শত্রু কালকে ভালো হওয়ার সম্ভাবনা নেই। এজন্য এমন একজন শত্রু আমাকে খুঁজে বের করতে হবে যে কখনোই আমার বন্ধু হতে পারে না। এজন্য কোরআন আবার খুঁজতে শুরু করলাম। কোরআন আমাকে সমাধান দিল, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিজুহু আদুউয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। আমি আমার শত্রু পেয়ে গেলাম, আমার শত্রু হচ্ছে শয়তান। শয়তানকে শত্রু ঘোষণা করে শয়তানের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে, শয়তানের কর্মসূচি যারা পালন করে, শয়তানের কাজ যারা করে, এই শয়তানের কারণে তারা আমার শত্রু হিসেবে গণ্য হবে। ভাইরা আমার, একজন মুমিনের সব ভালোবাসার কেন্দ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্যই তারা জীবন দিবে, আল্লাহর জন্যই তারা বেঁচে থাকবে। এ কারণে মুমিনদের মধ্যে যতদিন পর্যন্ত এই চেতনা থাকবে অতক্ষণ পর্যন্ত মুমিনদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ইহুদি আগেও ছিল, খ্রিস্টান আগেও ছিল, নাস্তিক মুরতাদ মুনাফিক আগেও ছিল। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর যুগে কোন মুনাফিক, কোন কাফের, কোন মুরতাদ ওই মুসলিমীয় সাহাবাদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস করত না। আজকে কেন হচ্ছে? একটা হাদিস পরিষ্কার করে আমাদের জানিয়ে দিচ্ছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان تدع الامم يوشك الامم ان تدع عليكم كما تدع العاقلة الى قصعتها। অতিরি এমন একটি মুহূর্ত আসবে, এমন একটি সময় আসবে যখন দুনিয়ার কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান দিচ্ছে মেহমানদেরকে আহ্বান করা হয়, আসো খাবারের জন্য আসো, এরকম ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, আসো আমরা মুসলিমদের ধ্বংস করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। লক্ষণীয় বিষয় হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে যে শব্দটা বয়ান করেছেন, ব্যবহার করেছেন, আজকের কাফেররা ঠিক সেই শব্দই ব্যবহার করেছেন। আরবিতে জাতিসংঘকে আরবিতে বলা হয় আল উমামুল মুত্তাহিদা। আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করেছেন একটু বেশকম হয় নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকু আল উমাম, উমামুল মুত্তাহিদা, সমস্ত কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতীর্ণ হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী বর্তমান জাতিসংঘ এবং ন্যাটো আকারে বাস্তবায়ন হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাকালা কায়লুন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা কমের কারণে এমনটা হবে? কারণ সাহাবায়ে কেরামদের কাছে বিষয়টা আশ্চর্যজনক মনে হয়েছে। এই মুসলিমীয় সাহাবাদের ভয়ে গোটা দুনিয়ার কাফের থরথর করে কাঁপছে। আর এমন একটা মুহূর্ত আসবে যখন মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে। এটা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, প্রশ্ন করলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, তখন কি আমাদের সংখ্যা খুবই নগণ্য থাকবে? এই সংখ্যা নগণ্যতার কারণেই কেমনটা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না বরং তোমাদের সংখ্যা হবে তখন অনেক। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে যেমন ফেনা ভাসমান থাকে, এরকম পানির ফেনার মতো তোমাদের অবস্থা হবে, ভাসমান খড়কুটোর মতো হবে, পানি যেদিকে ইচ্ছা সেদিক নিয়ে যাবে। ঠিক মুসলিম জাতির ঈমানের কোনো ভিত্তি থাকবে না, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দাবি করবে মুসলিম জানবে না ইসলামের অর্থ কি, দাবি করবে মুসলিম আল্লাহর বিধান মুসলিমে সীমাবদ্ধ করে দিবে, আদালতে আল্লাহর বিধান মানবে না, ব্যাংকে আল্লাহর হুকুম চলবে না, ব্যবসা বাণিজ্যে চলবে না, রাষ্ট্রে চলবে না, সংবিধানে আল্লাহর প্রতি আস্থা থাকবে না। এরকম ভাবে পদে পদে তারা আল্লাহকে উৎখাত করার জন্য চক্রান্ত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক অবস্থা যখন তৈরি হয়ে যাবে, ওয়ালা ইয়ানজান্নাম আল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মুহাবাতা মিনকুম, আর ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুশমনদের অন্তর থেকে, তোমাদের শত্রুদের মনের থেকে তোমাদের প্রভাব, তোমাদের ভয় দূর করে দিবেন। শত্রুরা মুসলিমদেরকে যে ভয় করে, মুসলিমদের যে প্রভাব কাফেরদের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তখন থাকবে না, দূর হয়ে যাবে। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দিবেন, ওহান। ফাকালা কায়লুন ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল ওয়াহান, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়াহান কি জিনিস? কালা হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহান হলো হুব্বুদ্দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুকে অপছন্দ করা, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যুকে অপছন্দ করা এবং দুনিয়ার প্রতি ভালোবাসা, এটা যখন তোমাদের মাঝে চলে আসবে তখনই তোমাদের মধ্যে ওহান ঢুকে যাবে এবং শত্রুদের প্রভাব তোমাদের মনে পড়ে যাবে, তোমাদের প্রভাব শত্রুদের তুলে যাবে, আর দুনিয়ার কুফফাররা তোমাদের কোনো পরোয়া করবে না। আপনারা জানেন শাহবাগের কয়েকটা নাস্তিক লক্ষ লক্ষ মুসলিমদের বিরুদ্ধে লাঠি মিছিল করল, অথচ লক্ষ লক্ষ মুসলিমদের সমাবেশ থেকে এই সাহস হল না যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ওখানে চলে যাই, গোটা নাস্তিকদেরকে ধ্বংস করে আল্লাহর নবীর দিনকে আমরা জীবিত করি। কারণটা কি ছিল? পরিষ্কার হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের মধ্যে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার প্রাসাদ, দুনিয়ার চাকচিক্য, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, ব্যবসা বাণিজ্য, এগুলো তোমাদের কাছে প্রিয় হয়ে গেছে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তোমাদের কাছে অপছন্দনীয় হয়ে গেছে, যে কারণে এখন দুই একটা বাদর আর বান্দরানি যারা নাচানাচি করে আর ইসলামকে চ্যালেঞ্জ করে মুসলিমদের উপহাস করে তুচ্ছ তাচ্ছিল্য করছে। হাদিসটা পাবেন আবু দাউদের 4290 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22397 নম্বর হাদিস, মিসকাতে হাদিসটা আছে 5369 নম্বর হাদিস। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল, একজন মুমিন যখন আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর জন্য তার জীবন মৃত্যু উৎসর্গ করবে, এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়াতেও যদি কেউ কাউকে ভালোবাসে, তার জন্য জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না। ঠিক তেমনি ভাবে একজন মুমিন চূড়ান্ত রূপে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কোরআনে সেজন্য বলেছে, ওয়ামিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে আন্দাদ বানিয়ে নেয়। আন্দাদ আল্লাহর সমপর্যায়ের, আল্লাহর সমকক্ষ, এরকম কাউকে ভালোবাসে, ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার সেরকম তারা ওই আন্দাজ তাদের নেতা নেত্রী তাদের বন্ধু বান্ধবকে ভালোবাসে। আর মুমিনরা কি করবে? আল্লাহ তারা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা সত্যিকার মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভালোবাসার সঙ্গে যদি কারো ভালোবাসার সংঘর্ষ হয়, সন্তান আল্লাহ হুকুম মানে না, আল্লাহ বলছেন যে আল্লাহর হুকুম মানে না তাকে ত্যাগ করো, স্ত্রী আল্লাহর হুকুমে চলে না, মেয়ে আল্লাহর হুকুমে চলে না, ভাই আল্লাহর হুকুমে চলে না, আল্লাহর ভালোবাসা দিতে গিয়ে, আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে গিয়ে যারা স্ত্রী সন্তান ত্যাগ করতে পারে তারাই প্রমাণ করতে পারে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। সূরা বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াত। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ হয় তখন যখন ত্যাগের বিষয় আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে ভালোবাসার যে কারণে মানুষ দুনিয়াতে অন্যায় করে, যে কারণে মানুষ আল্লাহর হুকুমকে অমান্য করে, এরকম গুরুত্বপূর্ণ আটটা জিনিসকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, এই আটটা জিনিসের চেয়ে তোমাদেরকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কোরআন পরিষ্কার বলছে সূরায়ে তওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله سبحانه وتعالى بولছেন, বলো, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ওয়াবনাউকুম, তোমাদের সন্তান, ওয়াইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়াজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং সম্পদ যা তোমরা উপার্জন করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর ব্যবসা বাণিজ্য যা তোমরা ইসলামের কাজে ব্যয় করলে নষ্ট হয়ে যাবে অথবা দিনই কাজ করলে ব্যবসা ব্যাহত হবে এই ভয় করছ, ও মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের বাড়ি ঘর যা তোমরা খুব পছন্দ করো, এই আটটা জিনিসের ভালোবাসা যদি তোমাদের কাছে বেশি হয়, আহাব্বা ইলাইকুম যদি এইগুলোর ভালোবাসা তোমাদের কাছে বেশি হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ থেকে, আল্লাহর রাসূলের থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, এই তিনটা জিনিসের থেকে আটটা জিনিসের ভালোবাসা যদি বেশি হয়, আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহ আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর গজব আসা পর্যন্ত। সূরা তওবা 24 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল মুমিনরা আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে গিয়ে সব কিছুকে ত্যাগ করবে। এখানে পিতা মাতাকে উল্লেখ করা হয়েছে, কারণ মানুষ পিতা মাতাকে অনেক ভালোবাসে, এই ভালোবাসার প্রমাণ করতে গিয়ে অনেক সময় অন্যায় করে বসে। মানুষ সন্তানকে ভালোবাসে, সন্তানের ভালোবাসা দিতে গিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যেতে পারে। মানুষ ভাই বোনদের ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, আত্মীয় স্বজনকে ভালোবাসে, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসে, বাড়িঘরকে ভালোবাসে। এই জিনিসগুলোকে উল্লেখ করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন, এই সব জিনিসগুলোর যেন তোমাদেরকে আল্লাহর ভালোবাসা থেকে ফিরাতে না পারে। এ কারণে যদি তারা বিরুদ্ধে চলে যায়, পিতা মাতা যদি আল্লাহর হুকুম না মানে, সন্তান যদি আল্লাহর হুকুম না মানে, ভাই বোন যদি আল্লাহর হুকুম না মানে, এমনি ভাবে আত্মীয় স্বজন যদি আল্লাহর হুকুম না মানে, ব্যবসা বাণিজ্য যদি করতে গিয়ে আল্লাহর বিধান ঠিক রাখা না যায়, এই সবগুলোকে বর্জন করে আল্লাহর ভালোবাসা যারা প্রমাণ করতে পারবে তারাই হচ্ছে আল্লাহর সঠিক বান্দা, সঠিক মুমিন। এ কারণে কোরআনের সূরায়ে ফাতাহ 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের প্রশংসা করে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা, আল্লাযীনা মাআহু তার সঙ্গে যে সাহাবীরা রয়েছেন তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই, আশিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, রুহামাউ বাইনাহুম কিন্তু নিজেদের মধ্যে তারা ফুলের ন্যায় সুকোমল, ফুলের কলিগুলো যেরকম একটার সঙ্গে একটা লেগে থাকে, নম্রভাবে লেগে থাকে, রুহামাউ বাইনাহুম মুমিনরা পরস্পরে এরকম ফুলের কলির মতো একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক থাকবে। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য এটাই ছিল। এরপরে বলছেন, তারাহুম রুক্কান সুজ্জাদা তুমি তাদেরকে দেখবে রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা যারা আল্লাহর করুণা এবং আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করছে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তাদের লক্ষণ হচ্ছে তাদের কপালে, তাদের ললাটে আসারুস সুজুদ সেজদার চিহ্ন থাকবে। বুঝা গেল মুমিনরা রাত ভর ঘুমায় না, মুমিনদের কোয়ালিটি হচ্ছে তারা সেজদায় পড়ে থাকে। শুধুমাত্র শারীরিক প্রশিক্ষণই নয়, একদিকে যেমন শারীরিক প্রশিক্ষণের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন, মুমিনরা গোপনে গিয়ে সেজদায় পড়ে থাকবে, গভীর রাতে আল্লাহর কাছে ক্রন্দন করে শক্তি অর্জন করবে। তারাহুম রুকআন সুজদা, তুমি তাদেরকে দেখবে রুকু অবস্থায় সিজদা অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ কামনা করবে, আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করার জন্য সবকিছু করবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, তাদের লক্ষণ হচ্ছে সিজদার চিহ্ন তাদের কপালে থাকবে। বুঝে গেল যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না, নামাজ লাগে না, এরা সব ভণ্ড প্রতারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের কোয়ালিটি বয়ান করেছেন, বৈশিষ্ট্য বয়ান করেছেন, তারা রুকু করে সিজদা করে। তুমি তাদেরকে অবস্থা দেখবে, তাদের ললাটে সিজদার দাগ রয়েছে, সিজদার চিহ্ন রয়েছে। আয়াতটি আছে সূরা আল ফাতাহ 48 নম্বর সূরার 29 নম্বর আয়াত। ভাইরা আমার, এই আয়াতে পরিষ্কার বলা হয়েছে প্রথমে আসিদাও আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর, অপরদিকে নিজেদের পরস্পরে তারা ফুলের ন্যায় সুকোমল। কোরআনের একটা আয়াত নিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কোরআনে বলা আছে ওয়াইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান, আল্লাহর খাস বান্দাদের বৈশিষ্ট্য হলো এই, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে বিচরণ করে নম্রভাবে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর মূর্খ লোকেরা জাহেল লোকেরা যখন তাদের সম্বোধন করে কথা বলে তারা বলে সালামা সালামা বলে কেটে যায়। এই আয়াতকে নিয়ে অনেকে শুধু এটাকেই দেখে আর বলে জমিনে নম্রভাবে চলা। আমি তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই আয়াতটা সূরা ফুরকান 25 নম্বর সূরার 63 এবং 64 নম্বর আয়াত। এখানে ঠিকই বলা হয়েছে ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, তারা জমিনে নম্রভাবে চলে, অহংকার করে চলে না। এটা তা বোঝানো হয়েছে ব্যক্তিগত জীবনে অহংকারী হওয়া আল্লাহ পছন্দ করেন না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 37 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামসি ফিল আরদে মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামসি ফিল আরদে মারহা, তুমি জমিনে বড়াই করে চলো না, অহংকার ভরে চলো না। তুমি এত উচ্চ হয়ে চলছ, সিনা টান করে বুক টান করে চলছ, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো তোমার পদাঘাতে জমিনকে চিরে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর যেভাবে গলা লম্বা করে দিচ্ছ, সিনা টান করছো, মনে হয় পাহাড়ের উপরে চলে যাবে, না তুমি তো পাহাড়ের উপরে যেতে পারবে না। আল্লাহ তারা এখানে কটাক্ষ করেছেন, তিরস্কার করেছেন। এরকম ব্যক্তি জীবনে অহংকারী হওয়াকে আল্লাহ বরদাস্ত করেন না, সে বিষয়টা ওখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে কাফের মুশরিক দাম্ভিক নাস্তিক যারা আল্লাহর দিনকে চ্যালেঞ্জ করে, মুমিনদের বিরুদ্ধে যারা কটাক্ষ করে, তাদের বিরুদ্ধে অহংকার করা, তাদের বিরুদ্ধে বড়াই করা, তাদের বিরুদ্ধে নিজের বরত্ব প্রকাশ করা, বীরত্ব প্রকাশ করা, এটা ওই আয়াতের উদ্দেশ্য নিষেধ নয়। বরং সেখানে আমরা দেখছি আল্লাহর নবী নিজেও যুদ্ধের ময়দানে কবিতা আবৃত্তি করছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি যেমন তেমন ব্যক্তি নই। এই কবিতাটা আছে সহিহ বুখারীর 2874 নম্বর হাদিসে, মুসলিমের 4715 নম্বর হাদিস, মুস্তাদে আহমদের 18468 নম্বর হাদিস। পরিষ্কার বুঝে গেল যখন কাফের মুশরিক দাম্ভিকতা করে চ্যালেঞ্জ করে, তখন দাম্ভিকতার জবাব দাম্ভিকতা দিয়ে দেওয়াটাই হচ্ছে তাওয়াজু বিনয়। যারা আপনার বিনয়কে, যারা সরলতাকে দুর্বলতা মনে করে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়া কোরআনের নির্দেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খায়বার যুদ্ধের ঝান্ডা নিয়ে অবতীর্ণ হচ্ছেন, ইহুদিদের নেতা এবং তাদের বীর মারহাব ময়দানে সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কবিতা পড়তে লাগলো চ্যালেঞ্জের কবিতা। কদ আলেমাত খায়বার আন্নি মারহাব সাহাত ইসলাহে বাতলুল মুজাররব ইজাল হরুব আকবালাত তালাহাব। খয়বর জানে আমি মারহাব, মারহাবকে খয়বর জানে। সাহাত ইসলাহে অস্ত্রধারী যুদ্ধের পোশাক পরিহিত বাতলুল মুজাররব কঠিন প্রতিদ্বন্দ্বী। ইজাল হরুব আকবালাত তালাহাব যখন যুদ্ধ সামনে আসে আগুনের মতো জ্বলে উঠে এই মারহাব আমি। এরকম দম্ভ নিয়ে যখন মারহাব আলীকে চ্যালেঞ্জ করে কবিতা পড়ল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কালু সালামান বলে নম্রভাবে চলে যান নাই। হাদিস পড়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহাল মানজারা উফিহিম বিসসাই কাইলাল সান্দারা। আমার নাম রেখেছেন মা হায়দার, হায়দার মানে সিংহ শাবক, আমার নাম হচ্ছে হায়দার। কালাইসে গাবাতিন কারিহাল মানজারা এবং সেই রগন্নিত ক্ষোভে ফেটে পড়া ক্ষুধার্ত সিংহের ন্যায় বিভৎস চেহারা নিয়ে হামলা করি। অফিহিম বিস্ময়ে কৈলাস সান্দারা যে আমাকে চ্যালেঞ্জ করে তাকে সঠিক দাড়ি পাল্লা দিয়ে অক্ষরে অক্ষরে ইঞ্চিতে ইঞ্চি তাকে তার পাওনা চুকিয়ে দেয়। এই বলে তিনি মারহাবের মাথার উপরে প্রচন্ড আঘাত করেন, ফাততালাহু এক আঘাতে তাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। সুম্মা কানাল ফাতহু আলা ইয়াদাইহি এবং এর পরে আলীর হাতে সেই খয়বরের যুদ্ধের বিজয় এসেছিল। আপনারা জানেন এখানে একটা রহস্য আছে, এই হাদিসটা আছে মুসলিম শরীফের 4779 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 16538 নম্বর হাদিস। এখানে কাফের যখন চ্যালেঞ্জ করল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যালেঞ্জ গ্রহণ করলেন, ও যখন দাম্ভিকতা প্রকাশ করল অহংকার প্রকাশ করল, আলী তার জবাব সেভাবেই দিয়েছেন, আল্লাহ তার এই দাম্ভিকতাকে প্রশংসা করেছেন, সাহায্য করেছেন। আপনারা জানেন খায়বর যুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন আলীর ঢাল ভেঙে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থাবায় খায়বরের লোহার গেটকে সামনে হাতে নিয়ে এরপরে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধে বিজয় হল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কাহিনী প্রিয় নবীর কাছে বয়ান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তুমি যে গেটটাকে হাতে নিয়ে যে লোহার গেট লোহার দরজা হাতে নিয়ে ঢাল বানিয়েছিলে একটু উঠাও তো দেখি। তিনি উঠাতে গেলেন, এখন আর আলী সর্বশক্তি দিয়েও সেটা উঠাতে পারছে না। বোঝা গেল মমিনদের সাহায্যের উৎস, মমিনদের শক্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মমিনরা অস্ত্রবল দিয়ে যুদ্ধ করে না, মমিনরা জনবল দিয়ে যুদ্ধ করে না, মমিনরা যুদ্ধ করে আল্লাহর সাহায্য নিয়ে। ভাইরা আমার, এই সাহায্য আসবে কিভাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে কিভাবে, আজকে আমাদের সেটাই আলোচ্য বিষয়। সাহাবায়ে কেরাম এবং মুমিনরা কিভাবে সাহায্য পেতেন, কোরআনে বর্ণিত আছে সূরা যারিয়াত 51 নম্বর সূরা 17-18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। কোরআন বলছে তারা রাতের বেলায় সামান্য অংশই ঘুমিয়ে কাটাত আর রাতের শেষ প্রহরে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইত। কানু কালিলাম মিনাল লাইলি ইয়াহজা মা ইয়াহজাউন, রাতের বেলায় তারা খুব অল্প সময় ঘুমাত। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং ভোর রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। এটা নয় যে ভোর রাতে মাসলা জানা আছে, ঘুমিয়ে গেলে পরে সালাত দেরি হলো অসুবিধা নেই, যখন উঠবে তখন পড়বে, এই মাসলা অনেকের জানা আছে। এই কারণে অনেককে শোনা যায় ফজরের সালাতে গাফেলাতি করে, এটা পরিষ্কার। ওজরের জন্য মাঝে মধ্যে ঘুমিয়ে গেলে যখন ঘুম থেকে উঠবে তখনই পড়ে নেবে, এর মানে এই নয় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সালাত কাজা করবেন। কোরআনের শিক্ষা নিন, যদি সত্যিকার অর্থে দিনের জন্য কাজ করতে চান ব্যক্তি জীবনে আপনাকে আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাতে হবে। কোরআন পরিষ্কার বলছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ওই লোকেরা সাহাবায়ে কেরামেরা যারা আল্লাহর জন্য যুদ্ধ করত, রাতের বেলায় তারা সামান্যই ঘুমাত, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং তারা ভোর রাতে শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা অবস্থা থাকত। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা যারা আল্লাহর জন্য কাজ করতে চাচ্ছি, আল্লাহর জন্য জিহাদ করতে চাই, আল্লাহর জন্য জীবন দিতে চাই, আল্লাহর হুকুম অনুযায়ী যদি রাতের বেলায় ইবাদত করতে না পারি, ভোর রাতে উঠতে না পারি, ঘুমের কাছেই আল্লাহর হুকুমকে আমরা বিসর্জন দিতে পারি, তাহলে জীবন দেওয়ার যখন প্রশ্ন আসবে তখনও হয়তো ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে। এই জন্য মনে রাখতে হবে, শয়তান আমাদের অনেক ধোকায় ফেলে দেয়। কোরআনে পরিষ্কার বলা আছে, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 79 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন প্রিয় নবীকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন, নাফিলাতাল লাকা, যা তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে প্রশংসিত স্থান মাকামে মাহমুদে পৌঁছাবেন। বোঝা গেল, উচ্চ মর্যাদা লাভ করার জন্য, দুনিয়াতে বা আখিরাতে সফলতা অর্জন করার জন্য তাহাজ্জুদের ভূমিকা অনেক বড়। আল্লাহর নবীকে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করুন, রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করুন, নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তবেই আল্লাহ আপনাকে উচ্চ মাকাম মাকামে মাহমুদে পৌঁছাবেন। সূরা মুজাম্মিল এখানে পরিষ্কার বলা হয়েছে রাতের কত অংশে ইবাদত করবে, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুজাম্মিল ও হে চাদরাবৃত কামলি ওয়ালা উঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে জাগরণ করো তবে কিছু অংশ ঘুমাও, নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, রাতের অর্ধেক অথবা তার চেয়ে একটু কম, আউজিদ আলাইহি অথবা তার চেয়ে একটু বেশি, অরাত্তিলিল কোরআন তারতিলা, এবং রাতের বেলায় কোরআনকে তারতিলের সঙ্গে পড়ো, কোরআনকে থেমে থেমে পড়ো, স্পষ্টভাবে ধীরে ধীরে পড়ো। এখানে বোঝা যায় কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে। অনেকে আবার বেশি পণ্ডিত বলে কোরআন তেলাওয়াত করলে সব নেই, অর্থ না বুঝে পড়লে সব নেই, এটা মনে রাখবেন, কোরআন তেলাওয়াতের সব আলাদা, বুঝে পড়লে তার সব ডবল সব। তাই বলে আবার সারা জীবন তেলাওয়াত করতে বলা হয় নেই। আমাদের সমাজের সমস্যাই এটা, হয়তো বাড়াবাড়ি নইলে ছাড়াছাড়ি, একদল আছে সারা জীবন কোরআন তেলাওয়াত করতেই থাকবে, জীবনে অর্থ বোঝার চেষ্টা করবে না, এগুলো যেমন গোমরা, ঠিক তেমনি ভাবে আবার যারা বলে অর্থ না বুঝলে কোরআন পড়লে কোনো লাভ নেই, এরাও আর একটা গোমরা। মনে রাখতে হবে, কোরআন তেলাওয়াত একটা মুস্তাকিল স্বতন্ত্র স্বভাব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যেগুলো দায়িত্ব দিয়েছেন তার মধ্যে একটা স্বতন্ত্র দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কোরআনে আয়াত তেলাওয়াত করবেন, ওয়ায়ুযাক্কিহিম আর তাজকিয়া করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমাতের তালিম দিবেন, কিতাবের তালিম আলাদা এবং তেলাওয়াত আলাদা। বুঝে গেল, তেলাওয়াত করা স্বতন্ত্র কাজ আর তালিম করা স্বতন্ত্র কাজ। কোরআন না বুঝে পড়লেও সব পাওয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যাবে, এটা বলছেন। এরপরে বলছে, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোরআনের অক্ষরে অক্ষরে নেকি, এটা মনে রাখতে হবে। অনেকে কোরআনের তেলাওয়াতকে অস্বীকার করে, এটা আমরা সমর্থন করি না। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আপনি কোরআন তেলাওয়াত করুন তারতিল সহকারে, থেমে থেমে ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন পড়ুন, তবে রমজান মাসে যেরকম আমাদের দেশে হাফেজরা দুই একজনে পড়ে, আমি সবাইকে বলছি না, ওয়ালাদ দোয়াল্লিন আলহামদ থেকে শুরু করে ওয়ালাদ দোয়াল্লিন একসাথে চলে যায়, কোরআনের কোন অক্ষর বোঝা যায় না, এরপরে কি যে পড়ে ইয়া আলামুন আর তা আলামুন ছাড়া কিছুই জানা যায় না, এটা কোরআন তেলাওয়াত নয়, বরং কোরআনকে ব্যবসার পণ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, কোরআনকে অপমান করা হয়েছে, এইরকম খতম তারাবি পড়া কোরআনকে বেইজ্জত করা ছাড়া কিছুই না, এরকম খতম তারাবি পড়তে পারো, তুমি খতম করার দরকার নেই, তুমি যদি ধীর স্থির ভাবে পড়তে না পারো খতম দরকার নেই, যারা পারো ঠিক মতো পড়ো, খতম করার জন্য কোরআনের অক্ষর ঠিক থাকে না, তেলাওয়াত উচ্চারণ ঠিক থাকে না, মদ গুন্না ঠিক থাকে না, আল্লাহ তাআলা এরকম কোরআন পড়তে বলেন নেই, আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তারতিলের সঙ্গে পড়ো, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাসিয়াতাল লাইলি আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়া মুকিলা, নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করছি, নিশ্চয় রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী, ওয়াকওয়া মুকিলা বুঝা গেল রাত্রি জাগরণ করলে জবান পরিষ্কার হয় কথা বলার যোগ্যতা বাড়ে, এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে ইন্না নাসিয়াতাল লাইলি হি আশাদ্দু ওয়াতান, নিশ্চয় রাতের বেলায় জাগরণ করা অধিকতর প্রবল শক্তি বাড়ে সংযম বাড়ে, ওয়াকওয়া মুকিলা এবং বলার শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবীলা, নিশ্চয়ই আপনার জন্য রয়েছে দিনের বেলায় দীর্ঘ সাঁতার, আমাদের কিতাবুদ দাওয়ার শুরুতে আমরা মলাট এটা দিয়েছি আয়াতটাকে তুলে দিয়েছি, কেন এই সাঁতারের মধ্যে আপনারা জানেন গভীর রাতে সমুদ্রে জাহাজ ডুবে গেল সাঁতার কেটে বাঁচতে হবে, এই সাঁতার কাটতে গেলে একদিকে যেমন ক্লান্তহীন ভাবে দীর্ঘ সাঁতার কাটতে হবে, অপর দিকে হাত নাড়াচাড়া করতে হবে, পা নাড়াচাড়া করতে হবে, বিরতিহীন করতে হবে, একটু ছেড়ে দিলে ডুবে যাবে, ঠিক এরকম ভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজ সব সময় করতে হবে, ক্লান্তহীন ভাবে করতে হবে, বিরতিহীন ভাবে করতে হবে, কোন সময় একটু ঢিল দেওয়া যাবে না, ঢিল দিলে পরে আপনাকে শয়তান ডুবিয়ে দিবে। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম যে কিভাবে মুমিনরা শক্তি অর্জন করে, এটাই ছিল মুমিনদের পরিচয়। আপনারা জানেন রোমের পারস্যের সম্রাট এর সিফা সালার ছিল রুস্তম, মুসলিমদের সিফা সালার খালিদ বিন ওলিদ, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হচ্ছেন, রাতের বেলায় খালেদের বাহিনীর ভিতরে রুস্তমের গোয়েন্দা ঢুকে গেল, শেষ রাতে গিয়ে দেখে মুসলিমরা তাঁবুতে কান্নাকাটি করছে, প্রত্যেকটা তাঁবুতে কান্নার আওয়াজ আসছে, গোয়েন্দার আগে রুস্তমকে জানিয়ে দিল পারস্যের বীর মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন নেই, কারণ তারা ভয়ে কাঁপছে, পুরা তাঁবুর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর যেই জাতি ভয় পেয়ে যায় তারা যুদ্ধ করতে পারে না, ওদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না। দিনের বেলায় যুদ্ধ শুরু হলো, রুস্তম তারপর প্রস্তুতি নিয়ে আসলো, দেখলো যে না যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল তারা ভয়ে কান্নাকাটি করছে, তাদের এক একজন সৈন্য রুস্তমের হাজার হাজার সৈন্যকে কলা গাছের মতো কেটে ফেলছে। যুদ্ধ থামানো হলো, ব্রাকে গেল আবার পরবর্তী রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, তারাও গিয়ে দেখলো ঠিকই আজকেও তো লোকগুলো কাঁদছে, রিপোর্ট সহি নির্ভুল রিপোর্ট ছিল, এবারে তাহলে কেন কান্নাকাটি করছে, যদি ভয়তি হবে তাহলে তারা কিভাবে যুদ্ধ করছে, নিশ্চয় অন্য কোন উদ্দেশ্য আছে, রহস্য উদ্ঘাটন করতে হবে, গভীরভাবে মনোযোগ দিয়ে তারা রহস্য উদ্ঘাটন করতে শুরু করলো, এবারে দেখে যে ঠিকই কান্নাকাটি করছে, তবে মৃত্যুর ভয়ে নয়, বরং রুস্তমের সৈন্যদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয়, ওই মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্যই তারা কান্নাকাটি করছে, তখন তারা গিয়ে মন্তব্য করেছিল হুম ফুরসানুন নাহার আরহবানুল লাইল, এরা এমন এক জাতি যারা রাতের বেলায় বৈরাগী আর দিনের বেলায় অশ্বারোহী যোদ্ধা। এটাই মুমিনদের পরিচয়। কোন এক কবি বলেছেন, আহলুস সাজাত আহলুল ইলম আহলুত তাকী আহলুন নাফাস ফি কওলিন ওয়া ফাআলি আনহুম ওয়া ফীহিম আহাদীসুন নবী বাদাত অহুম মাকিল কওলিল্লাহি লিত্তালি রুহবানু লাইলিন ওয়া ফুরসানুন নাহারিন ফামান ইউলিমু বিসাহাতিহিম ইয়াজফারু বিমাআলি লাইবা ফীহিম সাওয়ান আল মুদাফ লাহুম ইয়াসুল্লু আন আহলি ওয়া আওতান ওয়া মুআলি। কবি সুন্দর করে বলেছেন, এই লোকগুলো একদিকে মুহাদ্দিস, একদিকে মুফাসসির, একদিকে মুস্তাদে হাদিসে দরস দিচ্ছে, একদিকে কোরআন তাফসির করছে, আর একদিকে তাহাজ্জুদ পড়ছে, আবু হুরায়রার মতো মুহাদ্দিস হাদিসের দরস দিচ্ছে, ইবনে আব্বাসের মতো মুফাসসির তাফসির করছে, আবার যুদ্ধের ময়দানেও তারা যুদ্ধ করছে। এই ছিল মুমিনদের বৈশিষ্ট্য, এই ছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। কোরআন এই জন্যই বলেছে, হাদিসটা আছে যেটা কবিতাগুলো আছে, আজহারুর রিয়াদ ফি আখবারিল কাজী ইয়াজ প্রথম খণ্ডের 29 নম্বর পৃষ্ঠায় কবিতাগুলো আছে। ভাইরা আমার, এমনি ভাবে ইতিহাসের কিতাব লিখেছে আল বিদায় ওয়ান নিহায়া 13 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এই, খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরা সবচেয়ে উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে, ইখলাসান লিসমি ওয়া তাসদীকান লিমা জিতু বিহি লিমা জাত বিহি, আমার নামের প্রতি ইখলাসের সাথে কাজ করবে, আমি আমার রসুলগণ যা নিয়ে এসেছেন তা তারা বিশ্বাস করে। তাদের শক্তি হচ্ছে তাসবি তাকদিস তাহলিল, তাদের মসজিদগুলো মজলিসগুলো তাদের ঘরগুলো ওঠা বসা সব জায়গায় তাদের কিয়াম রুকু সিজদা সব জায়গায় তাদের তাসবি তাহলিল থাকবে। তারা ইউকাতিলুনা ফি সাবিলি সুফুফান ওয়া যুহুফান, তারা আমার রাস্তায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে কাতারবন্দি হয়ে শক্তি নিয়ে। কুরবাতুহুম দিমাউহুম, তাদের কুরবান হচ্ছে ত্যাগ হচ্ছে তাদের রক্ত। আনাজিলুহুম ফি সুদুরিহিম, তাদের বুকের মধ্যে তাদের কোরআন আছে। অকুরবানুহুম ফি বুতুনিহিম রুহবানুন বিল্লাইলে লুয়ুসুন ফিন নাহার, দিনের বেলায় তারা বৈরাগ যোদ্ধা হয়, রাতের বেলায় তারা বৈরাগী হয়ে যায়। বিদায়ওয়ান নিহায়া 13 নম্বর খণ্ডের 267 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, তাদের কোয়ালিটি তাদের বৈশিষ্ট্য কোরআনে উল্লেখ করা হয়েছে, 9টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। প্রথমে সূরা তওবার 111 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এখানে মুমিনদের জান মাল ক্রয় করেছেন, যে কোনো মুমিনদের জান মাল ক্রয় করেন না। আপনি যেমন বাজারে গেলে পচা মাছ কিনেন না, পচা তরকারি কিনেন না, দেখে শুনে ভালো জিনিস কিনেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও শিরক যুক্ত বিদআত যুক্ত কোন মুমিনের জান মাল ক্রয় করেন না। এই কারণে পরবর্তী আয়াত 112 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, التائبون العابدون السائحون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله تعالى বলছেন, যেই মুমিনদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান এবং মাল ক্রয় করেছেন, তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুন, তারা তওবাকারী, অন্যায় করবে। কোন মানুষ এমন নেই যে অন্যায় করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কুল্লু বনি আদম খাতাউন, সমস্ত বনি আদম গুনাহ করে, খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, সবচেয়ে বড় ভালো গুনাহগার হচ্ছে যে তওবা করে। তওবা করবে, মুমিনরা ভুল করে বসতে পারে, তওবা করবে। আত-তাইবুন, এরপরে বলা হয়েছে দুই নম্বর আল আবিদুন, তারা ইবাদত করে, এমন না যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না, শরিয়াত মানার প্রয়োজন হয় না। পীর যদি বলে নাপাক সরাব দিয়ে যায় নামাজ রঙিন করে, তাদের নামাজ পড়তে পারে তাও করতে হবে, এমনকি জেনা করতে পারে জেনা করতে হবে, এটা বলা হয় নাই। এটা ফার্সি কবিতা, সুফিদের কবিতা, গরাত পীরে মোগা গুয়াত, বলায় সাজ্জাদ রঙিন কুন গরাত পীরে মোগা গুয়াত, কেসা লিখবে খবর না বুঝরা হে রসমে মঞ্জিলহা। এগুলো পীরদের বইতে আছে, চলমারাই পীরে বইতে আছে, আশেক মাসে বইতে এখন লেখা আছে। এরকম প্রকাশ্য যদি বলে তারা দেখেছ ওখানে, পীর যদি প্রকাশ্য শরিয়াতের বিরুদ্ধেও কোনো হুকুম জারি করে তা করতে হবে। এরপরে বিস্তারিত লিখেছে, ওই বইতে লেখা আছে একজনকে টাকা দিয়েছে জেনা করতে, জেনা করতে চলে গেছে, পীর হুকুম করেছে। কোরআন বলছে না আবিদুন, তারা ইবাদতকারী, আল্লাহর ইবাদত করবে, মুমিনদের থেকে কখনো ইবাদত সাবিত থাকে হয় না। কোরআন বলছে, ঈসা আলাইহিস সালাম বলছেন, মা ওয়া আমারানি বিস সালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, আমাকে সালাত এবং যাকাতের হুকুম করা হয়েছে আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব। সুতরাং যতক্ষণ পর্যন্ত দেহের সঙ্গে রূহ থাকবে অতক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ কেউ নেই, কোন পীর কোন ওলি আমাদের নবীর চেয়ে বড় বুজুর্গ হতে পারে না। আমাদের নবীর ইতিহাস পড়ুন, বুখারীর কিতাবুস সালাত দেখুন, যখন তিনি মৃত্যুরোগে আক্রান্ত হয়ে পড়েছেন, এশার সালাতের আজান হয়ে গেল, উযু করলেন, বেহুশ হয়ে পড়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনলেন, নামাজ কি হয়ে গেছে, উঠে আসলেন। সাহাবায়ে কেরাম বলছি, আনতাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী উযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। কয়েকবার যখন এমনটা হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবুকে বলো সে যেন লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। এরপরে আল্লাহর নবী হুশে আসলেন, উযু করলেন, দুজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী আর এক পাশে বেলাল, অন্য বা অন্য একজন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জামাতে হাজির হচ্ছেন। বুখারীর হাদিসে বলা হয়েছে, ইউহাদা বাইনা রাজুলাইনে, দুজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন, ওয়ারিজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। অথচ আমাদের নবী সম্পর্কে কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, কোরআন বলছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেখানে এত স্পষ্ট আয়াত রয়েছে, যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, সেই নবী মৃত্যুরোগে আক্রান্ত অবস্থায় নিজে হেঁটে যেতে পারছেন না, এরপরও জামাতে হাজির হচ্ছেন। এরপরে যদি কেউ বলে আধ্যাত্মিক তার চূড়ান্ত মাকামে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, এবাদত লাগে না, পীর বললে শরিয়ত মানা লাগে না, সেগুলো শয়তান হতে পারে, ইবলিস হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর নবীর সুন্নাহ পরিষ্কার, এখানে কোন অস্পষ্টতার কিছু নেই। আল্লাহর নবী নিজে বলেছেন, তারাত্তুকুম আলা মিল্লাতিন বাইদা, আমি তোমাদেরকে সুস্পষ্ট স্বচ্ছ দিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যার রাত এবং দিন একরকম স্পষ্ট, অন্ধকারের কিছু নেই, অস্পষ্টতার কিছু নেই। কথায় কথায় বলে, এ তোমরা কেবল শরিয়াত বুঝো, মারেফাত বুঝো না, তোমরা এগুলো বুঝবা না, আমরা ঠিকই, তোমরা রাতের বেড়াতে ভণ্ডামি করে সেগুলো আমরা বুঝি না। নতুবা আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, তারা তুকুম আলা মিল্লাতিন বাইদা, আমি তোমাদেরকে একটা স্বচ্ছ পরিষ্কার দিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যার রাত এবং দিন পরিষ্কার সমান, এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই, অন্ধকারের কোন স্থান নেই। আজকে যারা বলে তোমরা এটা বুঝবা না, ওটা বুঝবা না, এটা আধ্যাত্মিকতার বিষয়, তাদেরকে পরিষ্কার জানিয়ে দিবেন, ঠিকই আমরা ওইটা বুঝি না যেটা কোরআনে নেই, হাদিসে নেই, শয়তান যেগুলো তৈরি করেছে, যে এবাদত শয়তান তৈরি করেছে, যেই শরিয়াত শয়তান তৈরি করেছে, যেই শরিয়াত কবর মাজার কালভারি তৈরি করেছে, যেই ফরিয়াদ চিস্তি কাদের নকশবন্দির মুজাদ্দিদি বিভিন্ন ফন্ড পীর তৈরি করেছে, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যত তরিকা আছে এই তরিকা আমরা বুঝি না, বোঝার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, কোরআন পরিষ্কার বলছে যেই মুমিনদের থেকে আল্লাহ তাআলা জানমাল ক্রয় করেছেন, আল-আবিদুনা, তারা ইবাদত করবে, তারা কি করবে? এরপরে তিন নম্বর কোয়ালিটি হচ্ছে আল-হামিদুন, তারা সবসময় আল্লাহর প্রশংসায় রত থাকবে, আস-সাইহুন, তারা সিয়াম পালন করবে, আর-রাকিউন, রুকু করবে, আস-সাজিদুন, সিজদা করবে, আল-আমিরুনা বিল মারুফ, সৎকাজের আদেশ করবে, ওয়ান-নাহুন আনিল মুনকার, এবং তার অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে, ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, এবং তারা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা, আল্লাহর বিধানের সীমারেখা তারা হেফাজত করবে, সংরক্ষণ করবে, অতিক্রম করবে না। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, বুঝা গেল মুমিনরা আল্লাহর দিনকে হেফাজত করবে। আজকে যারা বলে হেফাজতে ইসলামের নাম নিয়ে অনেকের প্রশ্ন, ইসলাম হেফাজত করবে আল্লাহ, তোমরা কারা? আয়াত পরিষ্কার, মূলত এই লোকগুলো কোরআন পড়ে নাই, এরা পড়েছে শয়তানের ডায়েরি, এরা পড়েছে তাজকিরাতুল আউলিয়া, এরা পড়েছে নাফিউল খালায়েক, অথবা এরা পড়েছে তাবিজের বই, এরা পড়েছে বারো চান্দের খুতবা, বারো চান্দের ফজিলত, তোমাদের এই সব কিতাবে হেফাজতের কথা নেই, কোরআন পড়ো পরিষ্কার পেয়ে যাবে। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে, আল্লাহর দিনকে হেফাজত করে, এটা পরিষ্কার মনে রাখতে হবে। আল্লাহ দিনকে হেফাজত করবেন, কোরআন হেফাজত করবেন, কিন্তু সেই দিন হেফাজত করবেন কাদের মাধ্যমে? মুমিনদের মাধ্যমে। কাদের মাধ্যমে? এখানে তাই বলা হয়েছে ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, তারা আল্লাহর হুদুদকে, আল্লাহর বিধানকে, আল্লাহর সীমানাকে তারা সংরক্ষণ করে। সংরক্ষণ করে কারা? মুমিনরা। এরপরে আল্লাহ তারা বলছেন বাশশিরিল মুমিনিন, এ মুমিনদের সুসংবাদ দিন, যেই মুমিনরা আল্লাহর দিনকে হেফাজত করার জন্য, যে মুমিনরা আল্লাহর বিধানকে হেফাজত করার জন্য, যে মুমিনরা কোরআনকে হেফাজত করার জন্য, যে মুমিনরা রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য মাঠে ময়দানে লড়াই করতে জীবন দিচ্ছে, আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দান করুন, তাদের জান মাল আল্লাহ জান্নাতে বিনিময়ে। আর যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের জান মাল? ভাইরা আমার, সূরা তওবা 9 নম্বর সূরা 112 নম্বর আয়াত। এমনি ভাবে মুমিনদের আরো অনেক কোয়ালিটি রয়েছে, আমাদের ভাইদের বুঝতে হবে। আজকের আলোচনা আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করছি, তা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আমাদের প্রশিক্ষণের প্রয়োজন, অস্ত্র অর্জন করতে হবে। এর দ্বারা কেউ মনে করতে পারে হয়তো অস্ত্র হলে আমরা বিজয় লাভ করব, অস্ত্র না থাকার জন্য আমরা পরাজিত হচ্ছি না। আজকের জুমায় ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, মুমিনরা যুদ্ধ করে কার সাহায্যে? মুমিনদের বিজয় উৎস কোথায়? এ কারণে কোরআন আরো সুন্দর করে বলছে মুমিনদের বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, যারা বলে হে আমাদের রব, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, তুমি আমাদের পাপ সমূহ ক্ষমা করে দাও, ওয়া কিনা আযাবান্নার, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো। এরপরে এদের কোয়ালিটি আরো বলেছেন, আস-সাবিরিনা আস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। এখানে পাঁচটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কয়টা? পাঁচটা। খুব খেয়াল রাখতে হবে, এগুলো কানের ব্যায়াম করার জন্য বলছি না, এগুলো আমল করতে হবে। যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য জীবন দিতে চান, সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর রাহে যারা জানমাল বিক্রয় করতে চাই, আমাদের মনে রাখতে হবে এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে। আল্লাহ বলছেন আস-সাবিরিন, এক নম্বর হচ্ছে তারা আস-সাবিরুন। এক নম্বর কি? সবর মানে এই নয় আপনার গালে থাপ্পড় মারলো, আপনি বললেন ভাই ব্যথা পাই এর কিনা, এটার নাম সবর নয়। সবর আরবি শব্দ, এর নাম হচ্ছে অটল থাকা, মজবুত থাকা, ধৈর্য ধারণ করা, বিপদে আপদে ধৈর্য হারা না হয়ে যাওয়া, শত্রু দেখলে পালিয়ে না যাওয়া, আস-সাবিরুন। কোরআনে সূরায় আল-আসর আছে, এর তাফসীর আমার লেকচারে আছে, শুনে নেবেন। এখানে বলা হয়েছে বলে আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ধ্বংসের মধ্যে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা, তবে এরা ব্যতিক্রম, যাদের মধ্যে চারটা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি? এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে। ইমান আনলো কিনা এটার পরীক্ষা হবে দ্বিতীয়টা দিয়ে, ও আমিলুস সালিহাত, এবং যারা ন্যাক আমল করেছে, আমলে সালেহ করে। অনেকে আছেন নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? এই বেটা সূরা আসর পড়বি, এখানে পরিষ্কার বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ইমান এনেছে, ইমান আনলো কিনা, ইমান ঠিক আছে কিনা, ওইটা পরীক্ষা হবে দ্বিতীয়টা দিয়ে, ও আমিলুস সালিহাত দিয়ে। আমলে সালেহাত যদি না থাকে তো ইমান নাই। এরপরে দুই নম্বরে ও আমিলুস সালিহাত, আমলে সালেহাত ঠিক আছে কিনা, এইটা পরীক্ষা হবে তিন নম্বরটা দিয়ে, ওয়াতাওয়াসাও বিল হক, হকের পক্ষে দাওয়াত দিল, হকের পক্ষে আমলে সালে নিজে করে, অন্যকে দাওয়াত দেয় না, নিজে ভালো থাকে, অন্য অন্যায় করে, এজন্য তার কোনো মাথা ব্যথা নেই, এই ব্যক্তিও বাদ পড়ে গেল। এই কারণে তিন নম্বরে বলা হয়েছে ওয়াতাওয়াসাও বিল হক। এবারে হকের কথা বলতে গেলে বিপদ আসবে, হকের কথা বলতে গেলে বিপদ আসবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ঠিক মতো দিলে বিপদ আসবে। তোমার লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা শুনে কেউ কিচ্ছু বলে না, সবাই হাদিয়া তোফা দেয়, নাস্তিক তোমাকে স্বাগত জানায়, মুরতাদ তোমাকে স্বাগত জানায়, ইহুদি তোমাকে ভিসা দেয়, হিন্দু তোমাকে কিছু বলে না। আমাকে মনে রাখতে হবে লা ইলাহার দাওয়াত নবীর দাওয়াত হচ্ছে না। আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, সেদিন মক্কার কাফেররা খেপে গেল, তারা বুঝতে পারলো, অথচ তারাও তো আল্লাহ বিশ্বাস করত, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, খাদ্য দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টির মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, এই সবগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। তাহলে তুমি যেই তর্জমা করছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। লা ইলাহার এই তর্জমা যদি হতো মক্কার কাফেরদের কোনো আপত্তি ছিল না। বরং আমি স্পষ্ট বলি, ওই দিন মক্কার কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ বুঝেছিল, যে তর্জমা বুঝেছিল, তুমি সারা জীবন চিল্লাকাশি করে সেই অর্থ বুঝতে পারো নাই। মক্কার কাফেররা বুঝতে পেরেছিল, তারা প্রতিবাদ করে বলেছে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সূরা সাদ পাঁচ নম্বর আয়াত। মক্কার কাফেররা বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সে কি সমস্ত আলিহাদেরকে, সমস্ত মাবুদদেরকে এক ইলাহ কেন্দ্রিক করে ফেলল? এটা বড় আশ্চর্য কথা। বোঝা গেল মক্কার কাফেররা বুঝতে পেরেছিল এই লা ইলাহার মানে হচ্ছে কারো আইন চলবে না, কারো হুকুম চলবে না। তারা বুঝতে পেরেছে লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। তারা বুঝতে পেরেছে লা ইলাহা মানে হচ্ছে আমাদের মন গড়া মাবুদ, মন গড়া আইন কানুন সব বাতিল করে এই জমিনে এক আল্লাহর প্রভুত্ব, এক আল্লাহর অনুগত্য, এক আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। এটা বুঝে শুনেই তারা প্রতিবাদ করেছিল। এজন্য আমার মনে পড়ে সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি মিশরের বড় একজন আলেম ছিলেন, তার একটা তাফসীরের কিতাব আছে বাংলা হয়েছে, তাফসীর ফি জিলালিল কুরআন। ওনার আরেকটা বই আছে মালিন ফিত তরিক। এই বইটা যখন লেখা হলো মিশরের যুবকরা বুঝতে পারলো লা ইলাহার মানেটা কি, মালিন ফিত তরিক পড়লো, বুঝতে পারলো আল্লাহর জমিনে অন্য কোনো বিধান চলবে না। মালিন ফিত তরিক পড়লো, জানতে পারলো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে না, আনুগত্য চলবে না, মাবুদ বানানো চলবে না। মিশরে যখন তোলপাড় শুরু হলো, সাইয়্যেদ কুতুবকে গ্রেফতার করা হলো, চরম নির্যাতন করা হলো, এরপরে ফাঁসির হুকুম দেওয়া হলো, ফাঁসির আগে এক রাতে একজন আলেম গিয়ে হাজির হলো, উনি জিজ্ঞেস করলেন আপনি কে? বলে আমি জেলখানা মসজিদের কেন্দ্রীয় ইমাম। কেন আসলেন? আপনি তো ফাঁসি হতে যাচ্ছে আপনার, আর মুসলিম কোন কয়েদির ফাঁসি হওয়ার আগে কালমা পড়াবার রুল আছে, আমি আপনাকে কালিমা পড়াবার জন্য এসেছি। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, বলুন তো আপনার কালিমাটা কি? বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব সুন্দর করেই বলল সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। বললেন, আমি তো এই কালিমা পড়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, এই কালেমার কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে, এই কালেমা বলার কারণে আমাকে নির্যাতন করা হয়েছে, এই কালেমা বলার কারণে আমাকে ধুকে ধুকে মারা হয়েছে, যেই কালেমা পড়ার কারণে আমাকে নির্যাতন করা হলো, ওই একই সরকার তোমাকে ওই কালেমা পড়াবার দায়িত্ব দিয়েছে, চাকরি দিয়েছে, পয়সা দিচ্ছে। বুঝে গেল তোমার কালেমা আর আমার কালেমা তখন এক হতে পারে না। তোমার ফয়সুলের কালেমা জেহাদবিহীন কালেমা আর আল্লাহর নবীর জেহাদ ওয়ালা কালেমা এক হতে পারে না। মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার এই জমিনে হুকুম চলবে কেবলমাত্র তার। যাদের আল্লাহর উপর আস্থা রাখতে মনে চায় না, আল্লাহর বিধানকে বাতিল করতে চায়, আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহর হুকুম মেনে চলো, নতুবা আল্লাহর জমিন ছেড়ে তোমরা মাটির নিচে চলে যাও। এই জমিনে তোমাদের থাকার অধিকার নেই, হুকুম চলবে কার? লা ইলাহার তর্জমায় তাই ছিল। ভাইয়েরা আমার, এটার নাম হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হাক্কে ওয়াতাওয়াসাও। এই কারণে যখন বলা হলো ওয়াতাওয়াসাও বিল হক, হকের দাওয়াত দেয়, হকের দাওয়াত দিতে গেলে নির্যাতন আসবে, বিপদ আসবে, জুলুম আসবে, নবীকে হত্যা করার চক্রান্ত করেছে, নবীর মাথা ফাটানো হয়েছে, নবীর দাঁত ফেলে দেওয়া হয়েছে। বোঝা গেল কিয়ামত পর্যন্ত যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, নবীওয়ালা কালেমার দাওয়াত দিবে, তাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, মার খেতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার নম্বরে বলেছেন ওয়াতাওয়াসাও বিসবর, এবং তারা সবরের দাওয়াত দেয়, অটল থাকার দাওয়াত দেয়। আস-সাবিরিন, এরপরে বলা হয়েছে আস-সাদিকিন, তারা সত্যবাদী মিথ্যাবাদী নয়, জেহাদ জেহাদ জেহাদ চাই, জেহাদ করে মরতে চাই, এরপরে ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা তারা করবে না। আস-সাদিকিন তারা সত্যবাদী, তারা কি? এরপরে বলা হয়েছে আল-কানিতিন, তারা অল্পে তুষ্ট থাকে, খাবার খেতে গেলে মুরগি লাগবে, গরু লাগবে, ছাগল লাগবে, হ্যাঁ দশ রকমের সালাদ লাগবে, কাঁচামরিচ দিল না কেন, পেঁয়াজ গেল কোথায়, এরকম থাকবে আল কানিতিন। তারা কি হবে? আমাদের ভাইরা মনে রাখতে হবে, অনেকে হোটেলে বসলে অপচয় করে, একজনে দশজনের খাবার খাচ্ছে, হ্যাঁ মাঝে মধ্যে ভালো খেতে আমি নিষেধ করছি না, কিন্তু মনে রাখতে হবে আমরা খাবারের জন্য দুনিয়াতে আগমন করি নাই, আমাদের খাবারের প্রয়োজন বাঁচার জন্য, খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। কোরআন বলছে আল কানিতিনা, তারা অল্পে তুষ্ট থাকে, এরপরে বলছে ওয়াল মুনফিকিনা, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সূরা আল ইমরান তিন নম্বর সূরার ১৬ এবং ১৭ নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যারা সত্যিকার মুমিন তাদের সম্পর্কে পরিষ্কার বলে দিয়েছেন, এই মুমিনদের কোনো ভয় নেই, এই কোয়ালিটি, এই গুণগুলো যারা অর্জন করবে এদের কোনো ভয় নেই। কোরআন বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন, এরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে ওই মাজার উপদারি না, আল্লাহর ওলি মানে জটলাওয়ালা নয়, আল্লাহর ওলি মানে ল্যাংটাওয়ালা নয়। ওলি শব্দটাকে পরিবর্তন করা হয়েছে ভারতবর্ষে, এখন ইমাম বুখারি ওলি না, সাহাবায়ে কিরাম ওলি না, আবু বকর ওলি না, ওসমান ওলি না, ইমাম আহমদ বিন হাম্বল ওলি না, ইমাম মুসলিম ওলি না, ইমাম মালিক ওলি না, ইমাম আজাই ওলি না, ওলি যত সব কবর আর মাজার পূজারীরা। আর সুফিদের তীর তরিকায় যারা মানে তিস্তি কাদেরী নকশবন্দি মুজাদ্দিদি অমুক তমুক, এরা সব আল্লাহর ওলি। তাই এরা আমার মনে রাখতে হবে, আমরা ওলিদের শ্রদ্ধা করি, ওলিদের মাপকাঠি কোরআন বলে দিয়েছে। ওলি কারা? ইনশাআল্লাহ আগামী জুমাতে তাজকিয়ার উপর আলোচনা করার ইচ্ছা আছে। এই তাজকিয়ার মাধ্যমে এরা পীর মুরিদি প্রমাণ করে, আমরা দেখাবো তাজকিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য আর পীর মুরিদি সম্পূর্ণ বিপরীত মুখী দুটো জিনিস। তাজকিয়া মানে হচ্ছে আল্লাহ ছাড়া বাকি সবগুলো বর্জন করা, আর পীর মুরিদির মূল বক্তব্য হচ্ছে আল্লাহকে পাইতে পীর মুরিদের ভায়া মাধ্যম ছাড়া উপায় নাই। তাহলে তাজকিয়ার আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ হবে, আপনার আগেই চলে আসবেন। বলছিলাম সত্যিকার যারা আল্লাহর ওলি তারা, ওরা যারা আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ অনুসরণ করছে, নবীর সুন্নাহ যারা পালন করে, এই ওলিদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 139 নম্বর আয়াতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার তোমরা মুমিন হতে পারো। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে মুমিনদের এই বৈশিষ্ট্যগুলো, আরো অনেকগুলো বিষয় আছে, এই লেকচারটা পুরো পাওয়া যাবে, আরো কিছু মাঝখানে বাদ দিয়ে গেলাম গুরুত্বপূর্ণ অংশ। এরপরে শেষে বলা আছে করে আরেকটা আয়াত, সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আসা হয়েছে মুমিনদের আরো কিছু বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে, মুমিনরা কামিয়াব হয়েছে, সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মাধ্যমে তারা বিনয়ী হয়, যারা সালাতের ক্ষেত্রে বিনয়ী, বোঝা গেল বিনয়ের সঙ্গে সালাত আদায় করতে হবে। মুনাফিকদের মতো কাকের ঠোকর নয়, একের এক পর এক ঠোকর মারল, রুকুর তসবি ঠিক নাই, সেজদার তসবি ঠিক নাই, এরকম রুকুর থেকে সোজা দাঁড়াইল না, সেজদার থেকে সোজা হয়ে বসলো না, এরকম না। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী হয়। দুই নম্বর বলা হয়েছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা বেহুদা কথা এবং কাজ থেকে বিমুখ থাকে, সময় নষ্ট করে না। আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামত আনে মগবুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহর গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত আছে, কয়টা নিয়ামত আছে? দুটো নিয়ামত আছে এমন, মগবুন ফিহিমা কাসীরুম মিনান নাস, বেশিরভাগ লোকেরা, অনেক লোকেরা এই দুইটা নিয়ামতের ব্যাপারে অবজ্ঞা করছে, অবহেলায় আছে, দোকায় পড়ে আছে, অবমূল্যায়ন করছে। সেই নিয়ামত দুটো কি কি ভালো করে খেয়াল রাখুন, আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, কি আছে? আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, সিহ্হাত মানে সুস্থতা আর ফারাগ মানে অবসর। আজকে আপনি অবসরও আছেন, সুস্থ আছেন, কাজে লাগান, এক সময় সুস্থ থাকবেন, অবসর নেই, অবসর আছেন সারা জীবন, অসুস্থ পড়ে আছেন, কাজ করতে পারবেন না। এজন্য বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা বেহুদা কথা কাজ থেকে বিরত থাকে। তিন নম্বর বলা হয়েছে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত ঠিকমতো আদায় করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, অন্যায় কাজে লিপ্ত হয় না, জেনার বিচারে লিপ্ত হয় না। এরপরে বলা হয়েছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা সালাতকে হেফাজত করে, টাইম মতো সালাত আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে ওয়ারিস, জান্নাতের অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী জান্নাতে ফিরদাউস থাকবে। আজকে আলোচ্য বিষয় ছিল মূলত আত-তাআল্লুক মা আল্লাহ, এর গুরুত্বপূর্ণ কিছু অংশ আলোচনা করা হলো, আরো অনেক বিষয় বইটাতে আছে। এ বইটা আপনারা পাবেন, আমাদের বাহিরে পাবেন ইনশাআল্লাহ সালাতের পরে, বইটা আমরা সংগ্রহ করব। আর আমাদের খেয়াল রাখতে হবে মাসলা মাসাইল জানার জন্য, আপনাদের শরিয়াত জানার প্রয়োজন আছে, আমল করার জন্য এলেমের প্রয়োজন। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, সুযোগ হয় নাই, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের আইআইইআর এর পক্ষ থেকে একটা মাদ্রাসা চালু করা হয়েছে। এটা 40টা কোর্স আমরা করবো ইনশাআল্লাহ। এটা আগামী মাসের 25 তারিখে প্রথম ক্লাস হবে, দিনব্যাপী ক্লাস হবে, প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা ফি থাকবে। আগামী যে কোর্সটা হচ্ছে এটার মধ্যে ভর্তি ফি 100 টাকা, যারা ভর্তি হয়ে গেছেন তাদের আর ভর্তি লাগবে না, যারা ভর্তি হন নাই তারা 100 টাকা ভর্তি হবেন, আর ওই কোর্স ফি 500 টাকা হবে। এটা আগামী মাসের 25 তারিখ বা 26 তারিখ হতে পারে, অর্থাৎ শবে বরাতের পরের দিন, শবে বরাতের পরের দিন, শবে বরাত করে লোকেরা ঘুমাবে, আর আমরা ওদিন ইনশাআল্লাহ দিনব্যাপী এই মাসটা মাসায় শিখব সিয়াম। ওই দিন আলোচনা শেখ সিয়াম, সিয়ামের সম্পর্কে যত আলোচনা আছে, সিয়ামের ফজিলত, সিয়াম রাখার গুরুত্ব, না রাখলে ক্ষতি কি, সিয়াম ভঙ্গের কারণ কি, আরো সিয়াম সম্পৃক্ত যে সমস্ত মাসলা মাসাইল গুলো আছে বিস্তারিত আলোচনা হবে এবং আপনাদেরকে এর ভিত্তি করে একটা বই দেওয়া হবে যেটা সুন্দরভাবে বাধাই করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা আপনারা অংশগ্রহণ করবেন। এছাড়া ভর্তির আমাদের 20 জুনের মধ্যে হতে হবে। এছাড়া আমাদের একটা স্কুল করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আপনারা জানেন বর্তমানে আলেমদের মধ্যে মিডিয়া সম্পর্কে অনেক জ্ঞান না থাকার কারণে আজকে কুফফাররা তুচ্ছ তাচ্ছিল্য করছে আলেমদেরকে, বিভিন্ন টক শোতে ওলামা একরামদের বোকা বানানো হচ্ছে, এটা যাতে না হয় সেজন্য আমরা একটা ভালো স্কুল করার চিন্তা ভাবনা করছি। বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছেন বা করেছেন বা এসে সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে সিলেবাস সংগ্রহ করে সাহায্য করতে পারেন, আমরা বুঝে শুনে একটা ভালো স্কুল চালু করতে পারি ইনশাআল্লাহ। এটা রমজানের পরেই চালু হবে, তো সেক্ষেত্রে আপনাদের পরামর্শ আমরা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।